কন্নিচিওয়া। শ্রোতাবন্ধু, কেমন আছেন সবাই? সময় হল রেডিও জাপান এনএইচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। আজ ৪২তম পাঠের মূল বাক্য হচ্ছে কোনটা যে সবচেয়ে সুস্বাদু। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজ সে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সফরে অংশ নিচ্ছে। সে টোকিও স্টেশন থেকে একটি শিনকানসেন বুলেট ট্রেনে উঠেছে। এখন সে ট্রেনের ভেতরে খাদ্য বিক্রেতার কাছ থেকে বক্স লাঞ্চ কিনবে। চলুন শুনি ৪২তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে কোনটা যে সবচেয়ে সুস্বাদু। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। ঘুরে ঘুরে খাবার বিক্রি করা কর্মীদের একজনকে আন্না থামতে বলল। তার ট্রলিতে নানা রকম বক্স লাঞ্চ রয়েছে, তাই সে কোনটা বেছে নেবে তা ভেবে উঠতে পারছে না। কোনটা যে সবচেয়ে সুস্বাদু হবে, দোরে মানে হল কোনটা। প্রশ্নবোধক শব্দটি বাক্যের কর্তা হলে এর পরে না পার্টিকেল ব্যবহার করতে হয়। ইচিবান অর্থ হচ্ছে সবচেয়ে ভালো বা সবচেয়ে বেশি। তিনটি বা তার বেশি জিনিসের মধ্যে সবচেয়ে বেশি গুণান্বিত বোঝাতে এটি ব্যবহার করা হয়। ইচিবান কথাটির আক্ষরিক অর্থ তো এক নম্বর, তাই না? হ্যাঁ। এরপরে ঐশি কথাটির অর্থ সুস্বাদু। খানা এই পার্টিকেল দিয়ে মনের দোদুল্যমান ভাব প্রকাশ করা হয়। যেমন কিনা, ভাবছি ইত্যাদি অর্থে নিজে নিজেকে প্রশ্ন করতে এটি বলা যেতে পারে। এখানে আন্না ভেবে পাচ্ছে না কোনটি সবচেয়ে সুস্বাদু খাবার হতে পারে। তাহলে অনুশীলন করা যাক আজকের মূল বাক্য, কোনটা যে সবচেয়ে সুস্বাদু। দোরেঙ্গা ইচিবান ঐশি কানা। বিক্রেতা বললেন মাকুনোউচি বেন্তো ওয়া নিনকি গা আরিমাসিও। মাকুনোউচি বেন্তো অর্থাৎ মিশ্র লাঞ্চ বক্স খুব জনপ্রিয়। আক্ষরিক অর্থ হল মাকুনোউচি বেন্তো প্রসঙ্গে বলা যায় এর জনপ্রিয়তা আছে। মাকুনোউচি বেন্তো এটি একরকম প্রমাণ ধাঁচের লাঞ্চ বক্স, যাতে ভাত, গড়ানো ডিম, ঝলসানো মাছ, রান্না করা সবজি, সালাদ বা আচার এবং অন্যান্য জিনিস থাকে। যে কোনো বক্স লাঞ্চকে জাপানিতে বলে বেন্তো। এরপরে ওয়া পার্টিকেলটি দিয়ে প্রসঙ্গ নির্দেশ করা হচ্ছে, আর নিনকি অর্থ হল জনপ্রিয়তা। না পার্টিকেল দিয়ে যথারীতি কর্তা নির্দেশ করা হচ্ছে। আরিমাস মানে হল আছে বা রয়েছে, এটি দিয়ে অস্তিত্ব বা মালিকানা বোঝায়। নিনকি গা আরিমাস কথাটির অর্থ জনপ্রিয়, আক্ষরিক অর্থ এর জনপ্রিয়তা রয়েছে। আমি ভেবেছিলাম নিনকি কথাটি একটি বিশেষণ। না, কোনো কিছু জনপ্রিয় এমন বোঝাতে জাপানিতে বলা হয় নিনকি অর্থাৎ জনপ্রিয়তা, আরিমাস মানে আছে। তাই পুরো কথাটি হল নিনকি গা আরিমাস। বিক্রেতাকে আন্না বলল যা ওয়াতাশি ওয়া মাকুনোউচি, তাহলে আমি নেব মাকুনোউচি। যা মানে হল তাহলে। এই নৈমিত্তিক শব্দটির মার্জিত রূপ হল সরে দেওয়া। এরপর রয়েছে ওয়াতাশি অর্থাৎ আমি, মাকুনোউচি এটি সংক্ষিপ্ত রূপ, সম্পূর্ণ রূপটি হচ্ছে মাকুনোউচি বেন্তো। এই বাক্যে বিধেয় অংশটি উজ্জ রাখা হয়েছে, তবে নেব বা কিনব ক্রিয়ার অর্থ বাক্যের অনুসঙ্গ থেকে সহজেই বোঝা যায়। খাবার বেছে নেওয়ার সময় প্রায়ই ওয়াতাশি ওয়া বলে খাবারের নামটি বলা হয়। কাজেই আপনি যদি আইস টি অর্ডার করতে চান তাহলে বলুন ওয়াতাশি ওয়া আইস টি, আমি আইস টি মানে আমি আইস টি নেব। ঠিক বাংলার মতোই, তাই না? হ্যাঁ। এরপর রড্রিগো বলল বোকুম, আমিও। বোক মানে আমি। এই নৈমিত্তিক শব্দটি পুরুষরা নিজেদের বোঝাতে ব্যবহার করেন। মো অর্থ হচ্ছে ও। শিহারাই ওয়া বেতসুবেতসু নি ওনেগাইশিমাস, পৃথক পৃথক বিল করুন প্লিজ। আক্ষরিক অর্থ মূল্য পরিশোধ পৃথক পৃথক ভাবে করতে দিন প্লিজ। শিহারাই মানে এক্ষেত্রে বিল, আক্ষরিক অর্থ মূল্য পরিশোধ। বেতসুবেতসু নি মানে পৃথক পৃথক ভাবে। অর্থ হল প্লিজ। জাপানে লোকজন একসঙ্গে খেলেও সবাই যার যার নিজের বিল পরিশোধ করে, বেশ অবাক ব্যাপার, তাই না? প্রত্যেক দেশের নিজস্ব একটি সংস্কৃতি থাকবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, চলুন আবার শোনা যাক ৪২তম পাঠের কথোপকথন। どれが一番おいしいかな？幕の内弁当は人気がありますよ。じゃあ、私は幕の内。 僕も。支払いは別々にお願いします。 エバレ、ティーチャー、アマデル、ブジェディン、ポルボ。ソージェ、ジャパニファーション、ウスタネット、タバダヨ、コタポ、アカネトコナガ、アツケシュコニオビショティニアルチナコルベン、エヨンシェ。 আজ আমরা শিখেছি একটি কথা, ইচিবান, সবচেয়ে, সর্বোচ্চ, এক নম্বর। এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আসুন টিচারকে জিজ্ঞেস করা যাক। টিচার বললেন, তিনটি বা তার চেয়ে বেশি সংখ্যক জিনিসের মধ্যে তুলনা করার সময় সর্বোচ্চ গুণান্বিত জিনিসটি বোঝাতে বলা হয় ইচিবান, যার অর্থ সর্বোচ্চ, সবচেয়ে, সর্বোত্তম, এক নম্বর ইত্যাদি। তাহলে যদি বলতে হয় সবচেয়ে মজার ব্যাপার, সেক্ষেত্রে জাপানিতে কি বলবেন? মজার ব্যাপার কথাটির জাপানি হল ওমোশিরোই। কাজে বলতে হবে ইচিবান ওমোশিরোই দেশ। লক্ষ্য করুন, বিশেষণ পদ ওমোশিরোই কথাটির কোন পরিবর্তন ঘটেনি। তুলনা প্রকাশের জন্য দে পার্টিকেল ব্যবহার করা হয়। যেমন জাপানে এক নম্বর, এই কথাটির জাপানি হবে নিহোন দে ইচিবান। এবার ফুজি পর্বত হচ্ছে জাপানের সর্বোচ্চ পর্বত, এই কথাটির জাপানি কি হবে? উঁচু মানে তাকাই। কাজেই উত্তর হল ফুজিসান ওয়া নিহোন দে ইচিবান তাকাই দেশ। এবার তাহলে ইচিবান কথাটি দিয়ে প্রশ্ন তৈরি করা যাক। এক্ষেত্রে তুলনীয় বস্তু অনুসারে বিভিন্ন প্রশ্নবাচক শব্দ ইচিবান শব্দটির আগে ব্যবহার করতে হবে। যদি আপনি তুলনীয় জিনিসগুলো শ্রোতাকে দেখিয়ে জানতে চান কোনটি সবচেয়ে বেশি বা কম গুণান্বিত, তাহলে বলতে হবে দোরেঙ্গা মানে কোনটি। চলুন বলা যাক কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ। পছন্দ বা প্রিয় মানে হল স্কি। কাজেই বলতে হবে দোরেঙ্গা ইচিবান স্কি দেশ কা। আপনার চোখের সামনে না থাকা জিনিসের ক্ষেত্রে বলুন নানিঙ্গা মানে হল কি। কাজেই আপনার সবচেয়ে প্রিয় জিনিস কি কথাটির জাপানি হবে নানিঙ্গা ইচিবান স্কি দেশ কা। ব্যক্তির তুলনা করার ক্ষেত্রে বলুন দারেঙ্গা মানে কে। স্থানের তুলনা করার ক্ষেত্রে বলুন দোকোঙ্গা কোথায় বা কোন স্থানে। এবং সময় তুলনা করার ক্ষেত্রে বলুন ইৎসুঙ্গা কখন। এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। পেটে শব্দ তৈরি হলো মনে হচ্ছে, ওটা কিন্তু আমার পেটে নয়। আমারও নয়। জাপানি ভাষায় এরকম পেটের শব্দ বোঝাতে বলা হয় গু। আরে, এর আগে তো শিখেছিলাম গু গু দিয়ে নাক ডাকা বোঝায়। গু এই শব্দটি দিয়ে ক্ষুধার্ত ব্যক্তির পেটের শব্দও বোঝায়। দুবার বলা হলে এটি শোনায় গু গু। তবে পেটের শব্দ নয়, সত্যিকারের প্রচন্ড ক্ষুধা বোঝাতে বলা হয় পেকো পেকো। বলা হয় ক্ষুধায় একেবারে পেকো পেকো। শুনলেন ধন্যাত্মক শব্দ গু এবং পেকো পেকো। ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, জাপানের অনেক রেল স্টেশনে রয়েছে একিবেন, মানে ওই অঞ্চলের জনপ্রিয় খাদ্যপণ্য দিয়ে তৈরি বক্স লাঞ্চ। আমি অনেক রকম একিবেন খেতে চাই। বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল দোরেঙ্গা ইচিবান ওইশি কানা, কোনটা যে সবচেয়ে সুস্বাদু। আগামী পর্বে আন্না তার শিক্ষা সফরের গন্তব্য হিয়োগো জেলায় পৌঁছাবে। আপনারাও সঙ্গে থাকবেন তো বন্ধুরা। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।